السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والزاريات ذروة فالحاملات وقرا فالجاريات يسرا فالمقسمات أمرا إنما توعدون لصادق وإن الدين لواقع الله پاکر سمست پرسان ساجي الله پاکر رب العالمين تار سيشتر مدتك جشاب বস্তু ব্যক্তি বা সৃষ্টির ইচ্ছা করেছেন, শপথ করেছেন, আর তিনি নির্দেশ দিয়েছেন মানব জাতিকে যে আল্লাহ ছাড়া অন্য কারো শপথ করবে না, কারণ শপথ করা হচ্ছে ইবাদত, আর মানব জাতিকে আল্লাহ পাকের ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। সুতরাং এক আল্লাহরই কসম করবে, যেমন এক আল্লাহর জন্য সেজদা করবে। সালাত এবং সালাম নাযিল হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি বলেছেন যে মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মানুষ যদি আল্লাহ ছাড়া অন্যের শপথ করে তাহলে সে শিরক করলো, ছোট শিরক করলো। যদি আল্লাহ পাকের প্রতি বিশ্বাস থাকে, তবে যেই লোকের বা যেই বস্তুর কসম শপথ করলো সেটা একটি গুরুত্বপূর্ণ, সেই জন্য বা লোকের মনে বিশ্বাস জন্মাবার জন্য করলো, তাহলে বড় শিরক না হয়ে ছোট শিরক হবে। আর যদি মনে করে আল্লাহর শপথ যেমন তেমনই এই বস্তুর শপথ বা এই ব্যক্তির শপথ, তাহলে সেটা বড় শিরকে পরিণত হবে। আমাদের তাফসীর হবে সূরা জারিয়াতের। এই সূরা জারিয়াত মক্কি সূরা, আর এই সূরায় 60টি আয়াত রয়েছে, আর এর আয়াতগুলি বড় ছোট ছোট আয়াত। যেই আয়াতগুলিতে যেমন অন্যান্য মক্কি সূরার বিষয়বস্তু, তেমনই আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতি ইমান, নবীর প্রতি ইমান, কোরআনে কারিমের প্রতি ইমান, পরকালের প্রতি ইমান, এই বিভিন্ন বিষয়গুলি উল্লেখ করা হয়েছে। আর তার মধ্যে কিছু নবীদের দিকে ইঙ্গিত করা হয়েছে, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ করা হয়েছে, আর লূত আলাইহিস সালামের জাতির ধ্বংসের কথা উল্লেখ করা হয়েছে ইত্যাদি। মহান আল্লাহ এই সূরার শুরুতে বেশ কয়েকটি শপথ করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া জারিয়াতি যারওয়া ফাল হামিলাতি ইকরা ফাল জারিয়াতি ইউসরা ফাল মুকাসসিমাতি আমরা। চারটি বিষয়ের শপথ করেছেন। এই চারটি বাক্যের তাফসীর সম্পর্কে তাফসিরকারদের দ্বিমত রয়েছে। একদল বলছেন যে একই বস্তুর বিভিন্ন গুণ এখানে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ আল্লাহ পাক বাতাসের শপথ করেছেন আর বাতাসের মধ্যে বিভিন্ন গুণগুলি রয়েছে এই আয়াতগুলিতে, যা আল্লাহ পাক বর্ণনা করে বাতাসের হাওয়ার কসম করেছেন। আর কেউ কেউ বলেছেন না, আলাদা আলাদা অর্থ রয়েছে। আসি আমরা তাফসিরের দিকে, প্রথম তাফসিরটা দেখি আর তারপরে দ্বিতীয় তাফসিরটা আবার করব। আল্লাহ পাক বলেছেন, ওয়া জারিয়াতি যারওয়া, ওয়াওটি হচ্ছে শপথের জন্য, যেমন আমরা সূরা কাফে দেখলাম ওয়াল কোরআনিল মাজিদ। ওয়া জারিয়াতি যারওয়া, আমি আল্লাহ শপথ করছি সেই বাতাসের যা ধুলাবালি উড়ায়। যারা ইজরু মানে হচ্ছে উড়িয়ে নিয়ে যাওয়া, তাজরুহুর রিয়াহ কোরআনে কারিমে আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন। তো এমন বাতাসের আমি শপথ করছি যেই বাতাস ধুলোবালি উড়িয়ে নিয়ে যায়। ফাল হামেলা তিকরা, অতপর আমি শপথ করছি এমন বাতাসের যা বহন করে বোঝা। হামাল মানে হচ্ছে বহন করা, এই জন্য কুলিকে হাম্মাল বলা হয় আরবি ভাষায়। আর উইকরুন বা ওয়াকরুন মানে হচ্ছে বোঝা। তো এমন বাতাসের শপথ করছি যা বোঝা বহন করে। কিসের বোঝা বাতাস বহন করে? মেঘমালার বোঝা। মেঘমালাকে এক এলাকা থেকে আর এক এলাকায় তাড়িয়ে নিয়ে যায়। আশা করছিলেন যে আপনার মাথার উপর মেঘমালা দেখছেন, আপনার এলাকায় বৃষ্টি বর্ষণ হবে, কিন্তু তা হইল না, উড়ে কোথাও চলে যায়, অন্য দেশে গিয়ে বা অন্য এলাকায় গিয়ে বৃষ্টি বর্ষণ হয়, এটা বোঝানো হয়েছে। ফাল জারিয়াতি ইউসরা, অতপর আমি আল্লাহ শপথ করছি এমন বাতাসের যা ধীর ও শান্তি গতিতে বয়ে চলে। তাহলে বাতাসেরই আল্লাহ শপথ করছেন, বাতাসের বিভিন্ন গুণ আল্লাহ উল্লেখ করেছেন। এখানে বাতাস ধীর স্থিরতার সাথে প্রবাহিত হয়, ওই বাতাসে আল্লাহ শপথ করেছেন। ফাল মুকাসসিমাতি আমরা, অতপর আমি শপথ করছি ওই বাতাসের যা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে আদেশ হয় তার ভাগ বন্টন করে। আল্লাহ পাকের আদেশ রিজিকের হয়। আর একটি তাফসীর হচ্ছে না, বিভিন্ন বিষয় সম্পর্কে বলা হয়েছে। প্রথম বিষয়টি বাতাসের নিশ্চিত, ওয়া জারিয়াতি যারওয়া, আল্লাহ পাক বলছেন আমি শপথ করি সেই বাতাসের যা ধুলোবালি উড়িয়ে নিয়ে যায়। ফাল হামেলাতি ইকরা, এটা মেঘের গুণ বর্ণনা করা হয়েছে, যেন আল্লাহ পাক কসম করছেন ওই মেঘের, যেই মেঘ বোঝা বহন করে, মেঘ পানির বোঝা বহন করে, ওই মেঘমালাই পানি রয়েছে যেটা বর্ষণ হয়ে থাকে। ফালজারিয়াত ইউসরা, অতপর যা স্থির গতিতে বা শান্ত গতিতে প্রবাহিত হয় বা চলে, এতে জলজাহাজ বা নৌকো এগুলির গুণ বলা হয়েছে। তাহলে আল্লাহ পাক যেন এখানে পানি পথে যে আমরা যেসব দিয়ে সফর করে থাকি, জাহাজ হোক আর নৌকো হোক আর কিছুই হোক, তো এগুলির কসম আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। আর ফাল মুকাসসিমাতে আমরা এই আয়াতের ক্ষেত্রে অধিকাংশ তাফসিরকাররা বলছেন যে এখানে ফেরেশতাদের আল্লাহ পাক শপথ করেছেন, ওই সব ফেরেশতাদের শপথ করছি যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ কর্মকে বন্টন করে নেয়। আল্লাহ পাক বিভিন্ন ফেরেশতার দায়িত্বে বিভিন্ন কাজ লাগিয়ে রেখেছেন, কেউ ওহী পৌঁছানোর জন্য জিব্রাইল আলাইহিসসালাম, মিকাইল বৃষ্টি বর্ষণের জন্য, কেউ রিজিক দেওয়ার জন্য, কেউ আজাব দেওয়ার জন্য, কেউ পাহাড়ের উপর নিযুক্ত ফেরেশতা, কেউ আর কোনো কাজে, কেউ আমলনামা লেখার জন্য, কেউ সকাল সন্ধ্যা রিপোর্ট পেশ করার জন্য, ইত্যাদি ইত্যাদি, কেউ রহমত নিয়ে আসার জন্য। ফাল মুকাসসিমাতে আমরা, ওই সব ফেরেশতা মালায়েকার কসম যারা কাজকর্মকে বন্টন করে নেই। ইন্নামা তুআদুন আলা সাদিক, এটা হচ্ছে কসমের জবাব, অর্থাৎ এই কথাটিকে আল্লাহ অকাট্য করে বর্ণনা করার জন্য শপথ করেছেন। আল্লাহ পাক তার সৃষ্টির মধ্য থেকে বিভিন্ন বিষয়ের বস্তুর কসম করেছেন, কখনো আসরের, কখনো ফজরের, কখনো আর কিছু। এই কসমগুলি করার পর বলছেন যে নিঃসন্দেহে মানব জাতি, তোমাদেরকে যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ওয়াদা দেওয়া হয়েছে, লাসাদিক, সেটা চিরসত্য হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই, অবশ্যই সেটা সত্য। তোমাদেরকে বলা হয়েছে যে তোমরা সৎকর্মশীল হও, আল্লাহ জান্নাত দেবেন, অসৎ জীবন যাপন করো, আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন, ওয়াদা সত্য। মৌতের পরে হিসাব নিকাশ রয়েছে, ওয়াদা সত্য। কবরের জীবনে যা হয় আল্লাহপাক বলেছেন, আল্লাহপাকের ওয়াদা সত্য। আল্লাহপাকের দুনিয়া এবং আখেরাত সম্পর্কে যে ওয়াদা রয়েছে, এখানে কর্ম করো আখেরাতে ফল পাবে, কর্ম যদি খারাপ হয় তাহলে খারাপ ফল পাবে, এগুলি আল্লাহপাকের ওয়াদা, সে ওয়াদা অবশ্যই সত্য। ওয়াইন্না দিন আলা ওয়াকিয়া, নিঃসন্দেহে কর্মফল দিবস অবশ্যই আসবে। ওয়াইন্না দিন, দিন মানে হচ্ছে জাজা, বদলা, প্রতিদান অবশ্যই হবে। লাওয়াকে মানে প্রতিদানের বাস্তবায়ন অবশ্যই হবে। ওয়াসসামাই জাতিল হবক, তারপরে আল্লাহ পাক আকাশের শপথ করছেন, আর সেই আকাশের শপথ করি যা হচ্ছে বহু পদ বিশিষ্ট। হবক হাবিকাতুনের বহু বচন, তার মানে তারিখ, তারিখ মানে রাস্তা হয়। তাহলে বহু পদ বিশিষ্ট আকাশের আল্লাহ শপথ করছেন, ইন্নাকুম লাফি কওলি মুখতালিফ, আল্লাহ আকাশের কসম করে আর একটি কথা বলছেন, নিঃসন্দেহে তোমরা মতভেদের মধ্যে পড়ে আছো, লাফি কওলি মুখতালিফ, এক কথার উপর আসতে পারো না তোমরা। যেটা তাফসিরকাররা বলছেন সেটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদের মন্তব্য একরকম ছিল না, মানবে না, ঠিক আছে, তো মন্তব্য একটা, কেন মানবে না, এই জন্য মানবে না যে মুহাম্মদ কোনো একটা হবে না, সবটাই একসাথে, পাগলও বলে, আবার বলে গণক, আবার কি বলে সাহের, জাদুকরও বলে, আবার শায়ের, কবিও বলে, তো একসাথে সবগুলি পাগল আবার গণক হয়, তাহলে তাদের কথা মিথ্যা। ইউফাকু আনহু মান উফিক, ফিরিয়ে নেওয়া হয় তা থেকে, কি থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বা কোরআনে করিম থেকে, এটা হচ্ছে একটি তাফসীর। নবীর রাস্তা থেকে, কোরআনের রাস্তা থেকে ফিরিয়ে নেওয়া হয় ওই ব্যক্তিকে, মানে ফিরে যায় ওই ব্যক্তি, কোরআনের রাস্তা ধরে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক জীবন যাপন করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করে না, কে মান ওফিক, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালাতে, সিদ্ধান্তে, তকদিরে ফিরিয়ে নেওয়া হয়েছে, তার ভাগ্যে নেই, ভাগ্যে কি জন্য নেই, এই জন্য নেই যে আল্লাহ লিখে দিয়েছেন সেই জন্য আপনি এরকম করছেন, এমন নয় যে আপনি বাধ্য, এইরকম নিজেকে কি বাধ্য মনে করছেন যে আপনাকে এমন বাধ্য করে দেওয়া হয়েছে যে আপনি একটা পাথরের মতো, পাথরকে যেখানে রেখে দিয়েছেন সেখানে, হ্যাঁ এইরকম কি, কখনো না, প্রত্যেক মানুষ সদ ব্যক্তি স্বাধীনভাবে চলাফেরা করছে, সৎপথে, ভালো কাজগুলি করছে, ভালো কথা বলছে। আপনার জবান দিয়ে যেমন সুবহানাল্লাহ বলতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেন, তোর শিরকি কুবরি কথা তো বলতে পারেন না, এই স্বাধীনতা নেই। ভালো মানুষের এই স্বাধীনতা আছে যে শিরকি কুফরি কথা বলে দিতে পারে মুখ দিয়ে, আল্লাহ তার জবরদস্তি মুখটাকে বন্ধ করে দিলে যে খারাপ কথা বলতে পারবি না, তুই বলতে পারবি না, তোর ক্ষমতায় নেই, ছিনিয়ে নিয়েছেন, স্বাধীনতা আছে। আর যারা শিরকুফরি কথা বলে, অন্যায় কথা বলে, অন্যায় করে, তাদের মধ্যে এই ক্ষমতা আছে, তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে যে ভালো কাজ করলে, ভালো কথা বললে বলতে পারতো, যে শিরকি কথা বলছে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, যে আল্লাহ ছাড়া অন্যকে ডাকছে, অন্যের সামনে সেজদা করছে, অন্যের কাছে ফরিয়াদ দোয়া করছে, সে আল্লাহর কাছে দোয়া করতে পারতো, স্বাধীনতা সে ফিল করছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের লিখনী কেন হয়েছে, আল্লাহ পাক যেহেতু সব কিছুই জানেন, আমি আপনি চোখের আড়ালের এক মিনিট পরে কি হবে তা আপনিও জানেন না, আমিও জানি না, তাই না, কেউ জানে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন, আলিম, তার নাম হচ্ছে আলিম, সব কিছুই জানেন তিনি, সর্বজ্ঞ। তার জ্ঞানে, আল্লাহ পাকের এলমে এটা আছে যে আপনার শেষ ফলাফল 60-70 বছর পরে কুফরি, আপনার শেষ ফলাফল শিরক বিদআত, আপনার শেষ ফলাফল বেনামাজি, আপনার শেষ ফলাফল সারা জীবন আপনি ভালো মানুষ ইত্যাদি, আপনি এরকম করবেন বলেই আল্লাহ পাক লিখেছেন। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসে আমাদের তাফসিরের দিকে। আমরা তাফসির করছিলাম সূরা যারিয়াতে, সূরা যারিয়াত আয়াত নম্বর 10-এ আল্লাহ পাক ইরশাদ করছেন, কোতিলাল খাররাসুন আল্লাযিনা হুম ফি গামরাতিন সাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগের আয়াতে বলেছেন যে যাকে ফিরিয়ে দেওয়া হয় সে আল্লাহ পাকের এলমে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ফিরিয়ে দেওয়া হয় বললাম যে নবী অথবা কোরআনে কারীম থেকে, কেউ কেউ বলেছেন যে তার আগে আলোচনা হয়েছে 8 নম্বর আয়াতে, ইন্নাকুম লাফি কওলি মুখতালিফ, তোমরা মতবিরোধে পড়ে আছো। এই মতবিরোধ কথাটি যেহেতু কাছে উল্লেখ হয়েছে, সুতরাং ইউফাক আনহ, তা থেকে ফিরিয়ে দেওয়া হয়, অর্থাৎ মতবিরোধ মুক্ত হতে পারবে, একমত হতে পারবে, তৌহিদের দিকে আসতে পারবে, তৌহিদের দিকে ফিরিয়ে দেওয়া হয় তাকেই, মান ওফেক, যাকে আল্লাহ পাকের পক্ষ থেকে তৌফিক হয়েছে। আর আল্লাহ পাকের তৌফিক, আল্লাহ পাকের পক্ষ থেকে শক্তি সামর্থ্য তাকেই হয় যেই ব্যক্তি সচেষ্ট হয়, যার অন্তরে সততা আছে যে ভালো জিনিস আমি গ্রহণ করব, ভালো কথা গ্রহণ করব, তাকে আল্লাহ পাক কখনো অসহায় ছেড়ে দেবেন না। কোতেল আল খাররাসুন, তারপর আল্লাহ পাক ইরশাদ করছেন যে অনুমানকারীরা ধ্বংস হোক। কোতেলা মানে হালাকা, ধ্বংস হোক ওই সব লোকেরা যারা অনুমান ভিত্তিক কথা বলে, অনুমান ভিত্তিক মন্তব্য করে ইত্যাদি ইত্যাদি, অনুমানের ভিত্তিতে সবকিছু অনুমান, যা কল্পনা জল্পনা সেই রকম বিশ্বাস, কোনো ওহির ভিত্তিতে তাদের বিশ্বাস না, আকীদা নয়, ওহির ভিত্তিতে তাদের ইবাদত না, ওহির ভিত্তিতে তাদের জীবনযাপন না, যেটা ভালো লাগে সেটা, কোথা থেকে পশ্চিমা একটা আইন আইলো ওইটাই ভালো, এটা শিরকি বিদাতি কথা আসলো না নতুন, এটা ভালোই লাগছে তো ওই ওই শিরক বিদাত গ্রহণ করলো, যারা অনুমান ভিত্তিক জীবনযাপন করে খেয়াল খুশি। আল্লাযিনা হুম ফি গামরাতিন সাহুন, যারা অজ্ঞতা এবং উদাসীনতার মধ্যে রয়েছে, আল্লাযিনা হুম ফি গামরাতিন, যারা উদাসীনতায় মত্ত রয়েছে, গামরা মানে হচ্ছে গাফিলতি আর সাহুন মানে হচ্ছে উদাসীন হয়ে থাকা, গাফিল হয়ে থাকা, তো যারা তাদের অজ্ঞতায় উদাস হয়ে রয়েছে, ইয়াস আলুন আইয়ানা ইয়াউমুদ্দিন, তারা জিজ্ঞাসা করে আশ্চর্য হয়ে যে আবার কিয়ামত হবে, কোনোদিন বদলা প্রতিদান হবে, আবার আমাদের উঠানো হবে, সুতরাং এই কাফের মুশরিকরা জিজ্ঞাসা করে আইয়ানা ইয়াউমুদ্দিন, কখন হবে সেই প্রতিদান দিবস, ইয়াউমাহুম আলান নার ইউফতানুন, আল্লাহ পাক বলছেন যে শোনো তাহলে কখন হবে, ওই দিন হবে যেই দিন মানুষকে জাহান্নামে জ্বালানো হবে, শাস্তি দেওয়া হবে, ফিতনা মানে এখানে জ্বালানো, আগুনে যে স্বর্ণকে জ্বালানো হয় বা লোহা জ্বালানো হয় একে আরবি ভাষায় ফিতনা বলা হয়, এতে থেকে ফিতনা মানে বিপর্যয় বিশৃঙ্খলা, এই অর্থে ফিতনা ব্যবহৃত হয়েছে। যুকু ফিতনা তাকুম, সেই দিন তাদেরকে বলা হবে যে তোমাদের শাস্তি ভোগ করতে থাকো, হাজাল্লাযী কুনতুম বিহি তাস্তাজিলুন, এই শাস্তি সম্পর্কেই তোমরা তাড়াহুড়া করছিলে, নবীর কাছে, নবীর অনুসারীদের কাছে, আল্লাহর দিনের আহ্বানকারী দায়ীদের কাছে তোমরা ঠাট্টা মজাক করতে, আর বলতে কখন তোমাদের কিয়ামত, আর কখন হিসাব নিকাশ, এই ধরনের কথা বলতে, আর তোমরা বিশ্বাস করতে না, ইন্নাল মুত্তাকিন ফি জান্নাতিন ওয়া উয়ুন। তারপর আল্লাহ পাক সৎকর্মশীল আল্লাহ ভীরুদের কথা বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহ ভীরু সংযত পাপ মুক্ত জীবন যাপন করেছে তারা বহু বাগানে অর্থাৎ জান্নাতে বহু বাগান রয়েছে, সেই জান্নাতে অবস্থান করবে। ওয়ুন আর ঝর্ণার ধারায় অবস্থান করবে। আখিযিনা মা আতাহুম রাব্বুহুম আর তাদের প্রতিপালক তাদেরকে যা দেবেন তা তারা গ্রহণ করবে নেবে। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। কেন আল্লাহ পাকের এই জান্নাত পাবে, কেন আল্লাহ পাকের দান তারা গ্রহণ করতে পারবে, আল্লাহ পাকের অশেষ নিয়ামত পাবে, এই জন্য যে তারা এর পূর্বে ইহ জগতে দুনিয়াতে কি ছিল, মুহসিনিন, তারা সৎকর্মশীল ছিল। মুহসিন এহসান থেকে, এহসান মনে হচ্ছে সদ্ব্যবহার করা, সদাচরণ করা, তাদের সদ্ব্যবহার ছিল আল্লাহ পাকের সাথেও, আল্লাহ পাকের রাসূলের সাথেও ছিল, আল্লাহ পাকের কিতাবের সাথেও ছিল, আল্লাহ পাকের বান্দাদের সাথেও ছিল, আল্লাহর সৃষ্টির সাথেও ছিল। তাহলে দীন ইসলাম হচ্ছে দুটো বিষয়ের নাম, আল্লাহর সাথেও আপনার সদ্ব্যবহার সদাচরণ হইতে হবে, আর আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের বিধান যেহেতু নিয়েছেন তার সাথে সদাচরণ হইতে হবে, আর প্রত্যেক মানুষের সাথে, আর সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি আপনার বাপ মা স্ত্রী ছেলে মেয়ে যারা তাদের সাথে সদাচরণ হইতে হবে, আর যে কোনো মানুষের সাথে সদ্ব্যবহার হইতে হবে, সে সৎ লোক হোক অথবা অসৎ লোক, অসৎ লোকও যদি হয় কাফের হয় তার সাথে সদাচরণ হচ্ছে তাকে জাহান্নামের রাস্তা থেকে, ধ্বংসের রাস্তা থেকে, আল্লাহ পাকের গজবের রাস্তা থেকে উদ্ধার করার চেষ্টা করা। সৎকর্মশীলরা এইরকমই হয়, মানুষের এহসান করার চেষ্টা করে, অবদান রাখার চেষ্টা করে। কানু কালিলাম মিনাল্লাইল মা ইয়াহজাউন, এবং তারা রাতে খুব কমই ঘুমাত। তারা জান্নাত এই জন্য পেয়েছে যে তারা রাত্রে খুব কম ঘুমাত, কম ঘুমাত মানে তারা শুধু ফরজ পড়া মুসলিম ছিল না, মুমিন ছিল না, তাহাজ্জুদও পড়ত। আম্বিয়া রসুলগণের এটি আদর্শ, আর সবচেয়ে উত্তম এবাদত ফরজ সলাতের পরে নামাজের মধ্যে তাহাজ্জুদের নামাজ, যার কথা আল্লাহা কোরআনে কারিমে উল্লেখ করে, আমিনাল্লাইলা ফাতাহাজ্জাদ বিহি, তাহাজ্জুদের কথা আল্লাহা উল্লেখ করেছেন। কুমিল্লাইলা, রাতের কিয়াম করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সামনে এবাদত বন্দেগী পেশ করো। অবিল আসহারে হুম ইয়াস্তাগফিরুন, আর তারা রাত্রির শেষ প্রহরে আল্লাহর কাছে মার্জনা কামনা করত। এই সৎকর্মশীল যারা জান্নাতি হবে তাদের আরেকটি গুণ আল্লাহ বলছেন যে তারা ভোর রাত্রে উঠে যেত, ফজরের আগে অন্ধকারে উঠে যেত, যখন সারা বিশ্বের মানুষ ঘুমিয়ে আছে তখন একা লুকিয়ে উঠে যেত, আর উঠার পরে লুকিয়ে লুকিয়ে আল্লাহর সামনে কান্না করত, আল্লাহর কাছে ক্ষমা চাইত, নিজের জন্য, নিজের পরিবার পরিজনের জন্য, ছেলে মেয়েদের জন্য, আত্মীয় স্বজনের জন্য, বাপ মায়ের জন্য আল্লাহ পাকের আজাব থেকে রক্ষা কামনা করত। অবিল আসহারে হুম ইয়াস্তাগফিরুন, এই সময় যে শেষ রাত, বিশেষ করে শেষ তৃতীয় অংশ রাতের এই সময়ের বড়ই ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে, এই আয়াত তা প্রমাণ করে। সাহার বলা হয় সাহারি খাওয়ার সময়, অবিল আসহারে, ওই সাহারের বহুবচন হচ্ছে আসহার। তারা এই ভোর রাত্রে রাতের শেষ অংশে আল্লাহর কাছে মার্জনা কামনা করে। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, আর তাদের ধন সম্পদে প্রাপ্য রয়েছে লিসাইল, ভিক্ষুকেরও, ভিক্ষুককেও দেই তারা, যে চাই তাকেও দেয়, ওয়াল মাহরুম আর যে বঞ্চিত তাকেও দেয়, অর্থাৎ যে লজ্জাই চাই দেয়, লজ্জাই সমাজের যারা ভদ্র মানুষ, অভাবী দরিদ্র হইলেও কারো কাছে ভিক্ষা করে না, কারো সামনে নিজের প্রয়োজন পেশ করে না, নিজের অভাবের কথা তুলে ধরে না, এরা অনেক সময় বঞ্চিত হয়ে যায়, এই জন্য তাকে আল্লাহ পাক আরবি ভাষায় কোরআনের ভাষায় মাহরুম বলেছেন। বুঝতে পারে না লোকেরা, যার ফলে বঞ্চিত হয়ে যায়। ভিক্ষুক হয়তো ওর চাইতে সচ্ছল ছিল, সে পেয়ে গেল ভিক্ষা করে, আর যে ভিক্ষা করলো না অথচ অভাবী দরিদ্র, সে কিছু পেল না, ওকেও দিতে হবে। তাহলে আপনার গ্রামে, কমপক্ষে আপনার গ্রাম, আপনার এলাকা সম্পর্কে আপনাকে জানতে হবে যে আমার গ্রামে কারা অভাবী আছে আর তারা ভিক্ষা করে না, তাদেরকে দিতে হবে। আমাদের দেশের মানুষরা শুধু ভিক্ষুককে দিয়ে থাকে, ভিক্ষুক চাইতে বেশি হকদার হচ্ছে ওই সব দরিদ্র অভাবী দুর্গতরা, যারা মান সম্মানের চিন্তা করে, তাদের ইমান ইসলামের কথা চিন্তা করে, আর সুতরাং আল্লাহ ছাড়া অন্যের সামনে দ্বারস্থ হতে চায় না, তাদেরকে দিতে হবে। তারা ইয়েতিম হোক, অনাথ হোক, বিধবা হোক, দুর্বল মানুষ হোক, রোগী হোক। ওয়াফিল আরদি আয়াতুল্লিল মুকিনিন, আল্লাহ ফাকর রব্বুল আলামিন বলছেন, আর পৃথিবীতে বিশ্বাসীদের জন্য বহু নিদর্শন রয়েছে, অনেক শিখার বিষয় রয়েছে। এই পৃথিবী জমিন, আর জমিন আল্লাহ যা সৃষ্টি করেছেন তাতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। ওয়াফি আনফুসুকুম আফালা তুবসিরুন, আর তোমাদের মধ্যেও অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, নিদর্শন রয়েছে। আফালা তুবসিরুন, তোমরা কি চিন্তা করে দেখো না? তাহলে আল্লাহ ফাকর রব্বুল আলামিন যেমন মানব জাতিকে আহ্বান করেছেন পৃথিবী দেখার জন্য, গভীরভাবে চিন্তা করে তা দিয়ে আল্লাহকে চিনতে পারবে, তেমন নিজের শরীরটা মাথা থেকে পা পর্যন্ত তার ভিতরে বাইরে আল্লাহ পাকের যেসব নিয়ামত রয়েছে, যেসব যন্ত্র রয়েছে, সেগুলিকে আল্লাহ গভীরভাবে দেখতে বলেছেন। আর যেই কাজগুলি আপনি সম্পাদন করছেন আপনার আল্লাহ পাকের এই নিয়ামত দিয়ে, সবগুলি নিয়ে চিন্তা করেন যে এটা কি এমনিতে হয়ে গেছে, আপনি প্রাকৃতিকভাবে জন্মে গেছেন, এর পিছনে কোনো শক্তি নেই। অবশ্যই এক শক্তি আছেন, তিনি হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। অফিস সামা রিজকুকুম মা তুআদুন, আর আকাশে তোমাদের উপজীবিকা রয়েছে, তোমাদের আকাশে উপজীবিকা রয়েছে। এর একটি তাফসীর হচ্ছে যে আকাশের দিক থেকে বৃষ্টি বর্ষণ হয়, এখানে রিজক বলা হয়েছে বৃষ্টিকে। আর একটি তাফসীর হচ্ছে যে আকাশে রিজক রয়েছে অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ নিষেধ, কারো রিজিককে প্রশস্ত করার, কারো রিজিককে সংকুচিত করার, এসব আদেশ নিষেধ আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে আকাশ থেকে। অফিস সময় রিজকুকুম, আকাশ থেকে এর সিদ্ধান্ত হয়, ফয়সালা হয়। সুতরাং আকাশওয়ালার কাছে তুমি চাও। অমাতু আদুন, আর যা তোমাদের সাথে প্রতিশ্রুতি করা হয়েছে, ওয়াদা করা হয়েছে, তাও আল্লাহর কাছে আকাশে রয়েছে। জান্নাত আকাশে রয়েছে, জাহান্নাম আকাশে রয়েছে, জান্নাত জাহান্নামের ফয়সালা সিদ্ধান্ত আকাশে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব ওয়াদা করেছেন অসৎ লোকদের জন্য দুনিয়ার আজাবের, সেটাও আল্লাহ পাকের আকাশে রয়েছে। যে কোনো কিছুর ফয়সালা আল্লাহ পাকের পক্ষ থেকে হয়, আকাশ থেকে হয়, এই জন্য আল্লাহ পাক এখানে এই কথাটি বলেছেন। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন যে ওয়াইন মিন শাইইন ইল্লা ইনদানা খাজায়েনহ, এমন কোন সৃষ্টি নেই, কোনো কিছু নেই যার ভাণ্ডার আমার কাছে নেই। তাহলে রিজিকের ভাণ্ডার আল্লাহ পাকের কাছে রয়েছে, আকাশে রয়েছে, সেখান থেকে চেয়ে নিতে হবে আল্লাহ পাকের কাছে। আল্লাহ ফাত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তালাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে রয়েছে। সুতরাং আল্লাহকে ভয় করো, পাপ মুক্ত হও, গুনাহে ডুবে থাকো, আর রিজিক চাও, হারাম রিজিক পাবে, হালাল রিজিকে বরকত হবে না, হালাল রিজিক পাবে না, কারণ গুনাহে ডুবে আছো। আল্লাহ ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া আজমিলু ফিত তালাব, আর আল্লাহর কাছে সুন্দর ভাষাই চাও, সুন্দরভাবে চাও, যতটা তোমার জন্য আল্লাহ নির্ধারণ করেছেন। লান্তা মুতা নাফসুন হাত্তা তাস্তাকমিল রিজকা, অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তার রিজিককে পুরোপুরি গ্রহণ না করে নেবে। ফাওয়া রাব্বিস সামায় ওয়াল আরদ ইন্নাহু লাহাক্কুন মিসলা মা আন্নাকুম তানতিকুন, সেই আকাশ আর জমিনের রবের শপথ, আল্লাহ পাক এখানে আকাশ জমিনের রবের মানে নিজেরই শপথ করেছেন। ইন্নাহু লাহাক্কুন, নিঃসন্দেহে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কোরআনের কথা চিরসত্য। মিসলা মা আন্নাকুম তানতিকুন, যেমন তোমরা যে কথা বলছো এই কথা বলাটা সত্য। কি অর্থ এর? এর অর্থ হচ্ছে যে আমি যে এখন কথা বলছি অথবা আপনি কারোর সাথে কথা বলছেন, এই কথাটা সম্পর্কে জিজ্ঞেস, আপনি কি কথা বললেন, তো কি বলবেন? অবশ্যই বললাম, আমি তো বুঝতে পারছি যে কথা বললাম, কথা বলছি, তো এটা যেমন একেবারে সত্য, এতে কোন সন্দেহ নেই, আপনার সন্দেহ নেই, কারো সন্দেহ নেই, যে আপনি কথা বলছেন, দেখছে লোকে আর আপনি বলছেন, ওই রকমই আল্লাহ আখেরাত এবং পুনরুত্থান, কোরআনে করিম আল্লাহর বাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে রাসূল এসেছেন, এগুলি হচ্ছে সত্য। এখানে আমাদের আলোচনা শেষ করেছি, সময় শেষ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।